এবার সুরা বাকারা 229 আয়াত আল্লাহ পাক বলছেন, দেখো যদি তালাক নিজানে দিতেই হয় তা তার একটা নিয়ম আছে, আত্তালাকু মাররাতান ফাইমসাকুম বিলমারুফিন ওয়া তাসরিহুম বিহসান, তালাক তুমি পরপর দুবার দিতে পারবে, অতঃপর স্ত্রীকে ঘরে রাখো অথবা সুন্দরভাবে তাকে ছেড়ে দাও। সুন্দরভাবে খেয়াল করবেন, ন্যায়সঙ্গতভাবে তাকে ছেড়ে দিতে হবে, মেরিকেটে তাড়িয়ে দিয়ে গালি গালাজ করা যাবে না। শুধু তাই নয়, তাকে বলা হয়েছে তাকে ঘরে রাখো ইদ্দত পালন করা পর্যন্ত, দুই মাস তাকে ঘরে রাখতে হবে, তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেবেন এটা চলবে না। ফাইন তাল্লাকাহা, যদি তৃতীয়বারে তালাক দিতেই হয়, হাত্তা তানকে যাওজান গায়রাহু, তাহলে ওই স্ত্রী আর পুনরায় হালাল হবে না যতক্ষণ না ওই স্ত্রী অন্যত্র বিবাহিত হবেন, এবং সেখান থেকে সেই স্বামী যদি সহজভাবে স্বাভাবিকভাবে পুনরায় তাকে তালাক দেন তাহলে আগের স্বামী তাকে ফেরত পাবেন, নইলে না। এখন প্রশ্ন হল মাররাতান অর্থাৎ দুইবার, এই দুইবার কি একসঙ্গে তালাক তালাক এই না? জবাব আল্লাহ বলছেন সুরে তালাক 1 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নবী ইজা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, হে নবী, নবীকে বলা অর্থ আমাদেরকে বলা, কিন্তু হে নবী যখন তুমি স্ত্রীকে তালাক দেবে তখন ইদ্দত গণনার উদ্দেশ্যে তালাক দেবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তালাকপ্রাপ্ত মহিলারা 3 ঋতু পর্যন্ত অপেক্ষা করবে। 3 ঋতু কি একদিনই হয় না 3 মাসে হয়? তো পাগলও বুঝে এগুলা, এতে কার বুঝান লাগে না? তা আপনি পুরো 3 মাস সময় পাচ্ছেন, আপনাকে গভীর ভাবনা চিন্তা করতে হবে কোন প্রকারে স্বামী স্ত্রী মিল রাখা যায় কিনা। আল্লাহ কখনোই বিবাহের বন্ধন ছিন্ন করা পছন্দ করেন না, তিনি চান আল্লাহর বান্দাবান্দিরা যে কঠিন প্রতিজ্ঞা নিয়ে বিবাহ করেছিল সেই বিবাহ যেন আমৃত্যু অক্ষুণ্ণ থাকে, এটাই আল্লাহর কামনা। এরপরেও যদি শয়তানি কুহকে পড়ে স্বামী বা স্ত্রী কেউ কোনো অন্যায় করে বসে বা বিবাহ বিচ্ছিন্ন হওয়াটা একবার আবশ্যিক হয়ে দাঁড়ায়, তখনও এই নিয়ম আল্লাহ দেখছেন, দেখে 3 মাস ওরা থাকে একসাথে, ইদ্দত পালন করে ঘরের মধ্যে, বারবার দেখাশোনায় একবার না একবার স্বামী স্ত্রীর মধ্যে দয়া বা অনুগ্রহ পয়দা হবে, হয়তো বড় আবার মিলে যাবে। তাই প্রথমবার তালাক দিয়ে বলা হচ্ছে রাখো স্ত্রীকে ঘরের মধ্যে, খবরদার জন্য অন্যত্র পাঠিয়ে দেও না, পাশাপাশি থাকবে এক ঘরে 2 বিছানায়, কিন্তু যদি নাকি এর মধ্যে আমার মধ্যে মোহাম্মদ পয়দা হয়ে যায় তুমি তাকে ফিরিয়ে নেও, কারোর ডাকার দরকার নেই, 1 তালাক দিয়েছ বাস চুপ থাকো, মোহাম্মদ পয়দা হয়ে গেলে ফিরিয়ে নাও, 2 তালাক দিয়েছ ভালো কথা হয়েছে, তালাক ইদ্দতের মধ্যে আবার ফিরিয়ে নাও, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইদ্দত চলে যায়, 3 মাস ক্রস করে যায়, 1 তালাক দিয়েছেন বা 2 তালাক দিয়েছেন, সবাই জানে যে ও তালাক হয়ে গেছে, তখন কিন্তু ওই বউ নিতে গেলে আপনাকে নতুনভাবে বিবাহ করে তাকে নিতে হবে, তবু কিন্তু স্থায়ী বিচ্ছিন্ন হবে না। এরপর যদি তৃতীয়বার তালাক দিয়ে বসেন, এত সুযোগ দেওয়ার পরও যদি আপনি আবারও তালাক দেন তখনই ওটা ফিরে যাবে, আর পাবেন না। আইয়াল আবুবি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব নিয়ে খেলা করা যাবে না। আজকাল বহু লোকের বদভ্যাস হয়েছে, ওই বছর 1টাকে তালাক দিয়ে বসে থাকে, শেষে আবার এসে আমাদের ফতোয়া চায়, 3 বছরে 3 তালাক দিয়েছে, এখন ফিরিয়ে নেবে কেমন করে? ওদের একটা ফিরনি একটাই পথ, তোমাকে নদৌড়ে আসতে হবে, লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেবে, শেষ করে দেবে, তবে তোমার ব্যবস্থা হবে। বেটা বর কথা খুঁজে পাও না, দ্রুত থাপড় মার, তাও ভালো, তো তালাক বললি কেন? তালাক ভাষাটা তো হালকা জিনিস নয়, আল্লাহর হাদিসে ইয়ালাবি কিতাবিল্লাহ, আল্লাহ কেতাব নিয়ে খেলা শুরু করেছো তোমরা। জনৈক আনসারি ব্যক্তি স্ত্রীকে বলল, তোকে আমি জব্দ করব, তো কিভাবে করবা? তোকে তালাক দেব, যেই 3 মাস কাছাকাছি যাবে আবার ফেরত নেব, দিয়ে আবার তালাক দেব, আবার 3 মাস কাছাকাছি আবার ফেরত নেব, ইগো তো সারা জীবন রাখবো। তো মহিলা বলে বড় বিপদ, তো আল্লাহ নবীকে যে নালিশ করলো, হে আল্লাহ রসুল, আমার স্বামী এরকম বেয়াদবি করছে, সে আমাকে জুলুম করছে, আপনি ফয়সলা দেন। আল্লাহ নবী কি ফয়সলা দেবে? আল্লাহ তো অপেক্ষায় থাকেন আল্লাহর হুকুম কি আসে, বাস তখন এই আয়াত নাজিল হয়ে গেল, আত্তালাকু মাররাতান, তালাক বারবার দেওয়া যাবে না,